আমাদের জানা আছে যে এমন কিছু দুর্বল ও জাল হাদিস আছে যে সমস্ত হাদিস নিয়ম ফেতনা বেঁধে আছে। আজকের এই বিষয়ে বড় দুঃখের দিনে, বড় কষ্টের দিনে যে দেশে এমন ফেতনা শুরু হয়েছে, সেই ফেতনা প্রত্যেক মানুষের বুকে বুকে টন টনে ব্যথা সৃষ্টি করেছে। সদ্য যুবকদের ভেতরকার ফুটন্ত রক্ত টক করে ফুটে উঠছে। যারা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, যারা ইসলামের আলে মোহাম্মদের জন্য জান দিতে প্রস্তুত, তারা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করছে ফেতনার জন্য। লাইট জ্বললে, আলো জ্বললে যেমন একসাথে পোকা আছে, সেই পোকা ছুটে এসে লাইটের আশেপাশে ঘুরতে থাকে, আর আগুন হয়ে পড়ে সে আগুনে ঝাঁপতে থাকে। এইখানে কিছু আবেগময় মানুষ আছে যারা আবেগ নিয়ে চলে। আমাদের শেখ আলোচনায় বললেন হাওয়া, হাওয়া খেয়াল খুশি, মনের খুশি, মনের ইচ্ছা, মনের আবেগ নিয়ে চলত। যেখানে আবেগ সেখানে নিজের গতিবেগ পাইয়ে দিয়ে ফেতনায় পতিত হয়। কিন্তু না, সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা পদস্ফলন ঘটিয়ে কোন ফেতনাকে আশঙ্কা দিয়ে না করি। সেজন্য চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে ফেতনা হয়েছে, সে ফেতনায় কি হচ্ছে দেখি, ওখানে লোক জমায়েত হয়েছে কি হচ্ছে দেখি। না আগে বুঝুন জিনিসটা কি, যখন বুঝবেন যে এটা ফেতনা তখন না সেখানে যাবেন না। যে দলই হোক, আর আপনারা জানেন রাজনীতি যারা করে রাজনীতিতে ফেতনা অনেক বেশি। এই জন্য আমাদের নীতি হল রাজনীতি ত্যাগ করা রাজনীতি। এজন্য যদি বলেন যে ইসলামিক রাজনীতি নেই, আমরা বলে আছে ইসলামী রাজনীতি আছে, পশ্চিমী রাজনীতি ইসলামে নেই। আর ইসলামিক রাজনীতিতে দলাদলি নেই। আল্লাহ তারা একটু আগে শুনলেন, আমাদেরকে দলাদলি করতে নিষেধ করেছেন। সুতরাং যে রাজনীতি ইসলামী রাজনীতি নয়, সেই রাজনীতির গর্তবিকা প্রবাহে দাম হাঁকিয়ে দিয়ে আপনি নিজের ফিতনায় পতিত হবেন, এটা আমাদের কাম্য নয়। আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে যে ফিতনের কারণ, যে কারণে যুবকদের মাঝে ফিতনা দেখা দিয়েছে, যে কারণে রাজনৈতিক পর্যায়ে প্রেক্ষাপটে ফিতনা দেখা দিয়েছে, তার একটা কারণ হল অতিরঞ্জন। কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, কোন বিষয় নিয়ে অতিরঞ্জন করা, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, যে জিনিসকে আপনি জানবেন সেটাকে মানার জন্য বাড়াবাড়ি করা, তার বিভিন্ন উদাহরণ দিয়ে আমি আমভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। মহান আল্লাহ বলছেন, ইয়া আল্লাহ কিতাব, হে আহলে কিতাব, আহলে কিতাব তাদেরকে বলেন ইহুদি এবং খ্রিস্টান, লাল তাল রকম তোমরা তোমাদের ধর্মে বাড়াবাড়ি করো না, আর আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্বন্ধে হক ছাড়া কিছু বলো না। বাড়াবাড়ি সৃষ্টি হয়, আমি কি তারা বাড়াবাড়ি সৃষ্টি করেছিল, বাড়াবাড়ি মিডিয়াম যেমন শুধু বললেন, মধ্যম পন্থা যেটা আছে তার উপরে বাড়াবাড়ি, আর নিচের দিকে গেলেও বাড়াবাড়ি। কিভাবে বাড়াবাড়ি আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন আর এমন জাতি এমন দলের খেয়াল খুশির অনুসরণ করো না যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অপরকে পথভ্রষ্ট করেছে, অভাগ্যবান সবাই স্থাপিত এবং সঠিক সরল পথ থেকে তারা ভ্রষ্ট হয়ে গেছে, দূরে সরে গেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল উদুবতিন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো, তাই ইন্নামা হালাকা মান কানা আল্লাহুম বিল উলুবে দ্বীন, তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীন নিয়ে বাড়াবাড়ি করার ফলে ধ্বংস হয়ে গেছে। মহান আল্লাহ বলেছেন, আমি তোমাদের ভক্ষণ করো আর তাতে তোমরা সীমা লঙ্ঘন করো না। নির্দিষ্ট সীমা থাকে, প্রত্যেক দেশের সীমা আছে, সেই সীমা পর্যন্ত পৌঁছে যেতে না এবং সেই সীমাকে অতিক্রম করে বাইরে যেও না। আল্লাহ তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে প্রতিষ্ঠিত থাকো, তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে তারা অলাপত দাও আর সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না। তোমাদের জন্য এটা যথেষ্ট হওয়া দরকার যে তোমাদের উপরে কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের উপরে পাঠ করা হয়, এই নাকি দালিকা রহমান, এ হচ্ছে রহমত বা জিক্রানি কমি মিমুন মোমেন সম্প্রদায়ের জন্য উপদেশ। জন্মসূত্র আপনারা জানেন তার কি কোন পিতা ছিল? বিনা পিতা জন্ম দেয় না, তার নাম কি ভেবে জানিয়েছিলেন? নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশে জাতীয় কবির কবিতা যদি মন দিয়ে পড়েন তাহলে বুঝবেন যে যিশুর মাতা মেরি দেবী ভেবে জানিয়েছিলেন এবং তাকে বিশ্বাস সঙ্গে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। এমনকি কোন কোন পাঠ্যপুস্তকে বা পাঠ্যপুস্তকে যিশুর পিতার নাম জোসেফ লেখা হয়, জোসেফ বলা হয়, জোসেফের সঙ্গে বিবাহ হয়নি কিন্তু জোসেফের পিরনের ফলে যিশুর জন্ম এটা বলা হয়। এই জন্য সমস্যা হল যে এক এক মানুষের এক এক বুঝ, আর সেই বুঝ নিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে কিভাবে, যখন বিনা পিতার জন্ম তখন খ্রিস্টানরা খুশ হল, তারা বলল কি যে ঈসা হচ্ছে মোজেজা, সত্যি মোজেজা, আমরা জানি যে ঈসা হচ্ছেন মোজেজা, ঈসা হচ্ছেন আল্লাহর কালিমা কুন ফায়াকুন। এই জন্য তারা বাড়াবাড়ি করতে করতে তাকে বলুন না এটা আল্লাহর পুত্র, পিতা নাই কিন্তু এটা হচ্ছে আল্লাহর পুত্র। তারপর কিছুদিন পর নিয়ে বলল আল্লাহর পুত্র না বরং স্বয়ং আল্লাহ। পক্ষান্তরে ইহুদিরা বাড়াবাড়ি করল, তারাই তাকে নিয়ে বাড়াবাড়ি করে নিজে নামে, তারা বলল কি যাওয়ার সন্তান, একজন নবী, সেই নবীকে নিয়ে বাড়াবাড়ি করে একদল বলল এ হচ্ছে ভগবান, এ হচ্ছে স্বয়ং গড, স্বয়ং আল্লাহ। আর একদল বাড়াবাড়ি করে তারা নিজে নামিয়ে গিয়ে বলল কি যে হচ্ছে যাওয়ার সন্তান। তুই নিজে বাড়াবাড়ি অতিরঞ্জনের একটা সীমা থাকা দরকার। আপনারা জানেন যে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বাড়াবাড়ি করা হয়েছে, তাই জানা হয়নি। আমাদের জাতীয় কবি বলেছে আরো শহরকে পথ ভুলিয়া এলো নবী মদিনায়, তার মানে কি আরো শহরে পথ ভুলিয়া এলো নবী মদিনায়, তার মানে নবী কোথায় ছিলেন? আরো ছিলেন, পথ ভুল করে মদিনায় চলে এসেছে। হিন্দিরা বলে না ও যে আসছে মুস্তাফা খোদা হোক আর কুতার পরা হয় মদিনা মে নবী মানে, তার মানে যে তিনি খোদা হয়ে আবশ্যক করেছিলেন, আল্লাহ হয়ে আবশ্যক করেছিলেন, তিনি নবী হয়ে মদিনায় নেমে এলেন। আমাদের এটা বিশ্বাস নাকি? তার মানে এরা অতিরঞ্জন করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পৌঁছে দিয়েছে? মাহমুদের আসনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন লা তুতুরুনি আমার খানে বাড়াবাড়ি করো না, আমি হচ্ছে আব্দুল্লাহ রাসূল, আমি আল্লাহ বান্দা, আমার বান্দা কেন বলতেন, আল্লাহ আপনি কেন বলতেন আমি মাহমুদ নই, আপনি বলেন মাহমুদ নই, আমাকে মাহমুদের আসনে বসাবে না, আমার কবরকে হে আল্লাহ আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দেবে না, তোমরা আমার কবরে এসে আমার কবরে তওয়াফ করবে, আমার কবরে সিজদা করবে, না না না আমাকে ওই মাহমুদের আসনে বসাবে না, সবসময় দেখবে দিয়ে তাশাহুদে মামলা করি, আব্দু হুয়া রাসূল, আল্লাহ বান্দা, আল্লাহ আব্দ, আল্লাহ যেহেতু আল্লাহ হচ্ছে মাবুদ, আর তারই আব্দ আমি, তখন আমাকে নিয়ে বাড়াবাড়ি করে মাহবুদের আসনে বসিয়ে দিও না। এই তো মোহাম্মদকে নিয়ে, মোহাম্মদকে নিয়ে আরো বাড়াবাড়ি করা হয়েছে, পরে বলছি পরে বলছি, এতে গুরুকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। অমন পাগলে গুরু ভজ না, গুরু মেনে মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা তিনি গুরু, যিনি গুরু তিনি খোদা, আমার জানি কোথায় আপনি তিনি খোদা হয়ে। তাহলে বাড়াবাড়ি করার ফলে, আকিদাতে বাড়াবাড়ি করার ফলে ফিতনা সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়েছে কোথা থেকে, আকিদাতে বাড়াবাড়ি করার ফলে। আপনারা জানেন আপনার সংসারে তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মহিলা আছে, তিন শ্রেণীর মহিলাকে আপনারা ভালোবাসেন, প্রেম ভালোবাসা পবিত্র এবং অপবিত্র দুরকমই আছে, তাই না? তিন শ্রেণীর মানুষ বলতে আপনার মাকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন এবং আপনার মেয়েকেও আপনি ভালোবাসেন, তাই না? কিন্তু তিনজনের ভালোবাসা কি এক, পার্থক্য আছে নাই? মায়ের ভালোবাসা হল শ্রদ্ধা, স্ত্রীর ভালোবাসা হল প্রেমময়, আর মেয়ের ভালোবাসা হল স্নেহময়, তাই না? কিন্তু যদি কেউ এই ভালোবাসাগুলোকে গুলিয়ে দিয়ে এক করে দেয়, যদি স্ত্রীকে কেউ মেয়ের আগুনে বসায়, কেমন হবে? আর যদি কেউ স্ত্রীকে মায়ের আগুনে বসায়, তাহলে কেমন হবে? বলে হুজুরা ওয়াজ করছেন, দশ করছেন, তোমরা স্ত্রীকে ভালোবাসো, ভালোবাসো, কেন ভালোবাসো বলা হয়েছে, তোমরা কেউ ভালোবাসো না, ভালোবাসো, এমনকি স্ত্রীকে যদি এক গ্লাস পানি পান চাও, তাদের পাওয়া যায়, তাই না? ভালোভাবে বেচারি প্রথম শুনছে হুজুরের ওয়াজ, যে স্ত্রী এত মর্যাদা, এক গ্লাস পানি খাওয়ালেও সব আছে, হ্যাঁ, তাকে এ করলে সব আছে, ও করলে সব আছে, তুমি তিনটে দিলাম, তুমি তিনটে টাকা খরচ করো, সেই টাকা তিনটের মধ্যে একজন স্ত্রীকে দিয়ে, একজন গোলাম করার জন্য দিয়ে, আর একটা টাকা স্ত্রীকে দেওয়া, সব থেকে বেশি সব দিতে আছে স্ত্রীকে, স্ত্রীকে দেওয়ার জন্য বা স্ত্রীর পেছনে খরচ করার জন্য যে টাকাটা খরচ করছে তার সব বেশি আছে। এই বেচারি বহু কথা শুনে এসে ঘরে এসে বলছে, বাবু আজকে দারুণ ঘর শুনলাম বাবু, না পানি খাওয়া কি ব্যাপার, তুমি আজকে পানি ঢেলে খাওয়া কি ব্যাপার, তো বলছে না না তোমার বড় মারাত্ম, ও আমার প্রিয় তোমার, ও আমার, হ্যাঁ, ও আমার আজিজা, ও আমার এ, ও আমার মা, মানে মর্যাদা বাড়াতে বাড়াতে কি বললো সেখানে মা বলে ফেললো, সে তো মায়ের মর্যাদা সব থেকে বেশি জানতে পারেনি, তো যখন বউ এবং মহিলা এবং মায়ের মর্যাদা পৌঁছে দিল, সর্বনাশ হবে না, বউকে যদি মা বানিয়ে দেন সর্বনাশ হবে, আজ থেকে যদি মা বউ বানিয়ে দেন সর্বনাশ হবে, কিন্তু সমস্যা হলো কি, যে আমরা অনেক সময়ে সেই পার্থক্য করতে পারি না, গোল মোট করে দিই, গোল বোট করে দিই, যার ফলে সব একাকার হয়ে যায়। আর এই বাড়াবাড়ির ফলে আমরা অনেক সময়ে অনেক কিছু বলে থাকি, দেখবেন কবিরা কি বলে, কবিরা যখন কবিতা লিখে বেশি ভাগ হচ্ছে ওই জন্য বাড়াবাড়ি, বাড়াবাড়ি। কবি নজরুল একবার মক্কা মদিনার জন্য বলেছিলেন যে শুনেছি নাকি সেদেশে নদী নেই, কিন্তু চোখের পানি কেঁদে কেঁদে আমি নদী বানিয়ে, তারপরে সেই নদীতে নৌকা বানিয়ে আমি নদী নিয়ে লড়াই যাবে, এই কবিতাটা মনে নেই, তার নাম রাখবি না, তাই না? কোনো কোনো কবি বলে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই তো তোমার থাকলো প্রয়োজন, এটা হচ্ছে বাড়াবাড়ি, তোমার প্রয়োজন নেই কিন্তু আমি দেবো, এটাতে কি হয় জানেন, বিদাত হয়, বিদাত শরীয়তের পর্যায়ে বিলাতে কি হয়, বিদাত হয়, যেটা প্রয়োজন নয় সেটা অপ্রয়োজনে করলে, যেটা শরীয়তে অনুমোদন নেই সেটা বিদাত হয়। জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে মাখিয়ে দেবো গায়ে, রং মন হতে লাল রং এনে আলতা করাবো পায়ে, পারবেন, হ্যাঁ পারবেন, ক্ষমতা আছে রং ধরতে লাল রং না, বলো হুজুর ওটা বলতে হয় বললাম, আনা হয় না হয় সে কথা, এগুলো হচ্ছে অতিরঞ্জন। মোট কথা হলো যে অতিরঞ্জন করে আমরা অনেক সময় কবিতা বানিয়ে কিংবা ব্যবহার করে মানুষের মাঝে আকিদায় ভুল সৃষ্টি করি, ভুল সংশোধন করি, ভুল সংশোধন করার জন্য কথা সৃষ্টি করি, ভুল তাতে ভুল হয়। আপনারা আমার অনেক বই আছে, অবশ্য পরে দেখবেন বই আছে, তার মধ্যে একটা বই এখানে ছাপেনি, দেশে চেপেছে যে কবি নজরুলের যত ইসলামী সঙ্গীত আছে, কবিতা আছে, তার মধ্যে আকিদায় কি ক্ষতি হয়েছে, বাংলার ঘরে ঘরে এই কবিতাগুলো আমাদের শহীদ আকিদা দেখো নষ্ট করেছে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। মোট কথা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেহেতু আমরা বাড়াবাড়ি করি, সেই বাড়াবাড়ির ক্ষেত্রে বাড়াবাড়ির খাতিরে আমাদের সমাজে ফেতনা সৃষ্টি হয়। একটা বাড়াবাড়ি কেমন আছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না জানতেন না? মক্কার অভিযান শুরু হবে সেই সময়ে হাতের তিন নামী বাল্তা নাম নামক এক সাহাবি একটা ছোট্ট চিঠি লিখে ঘুরেকে পাঠিয়ে দিল মক্কাতে, যাতে করে তার আত্মীয় স্বজনকে সতর্ক করে দেয় যে মোহাম্মদ তার লস্কর এবং সৈন্য সামন্ত নিয়ে মক্কা বিজয় করতে আসছে, তোমাদের উপরে অচিরেই হামলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখে বললেন, আলী তোমরা ঘোড়া নিয়ে যাও, রওলাতুল খাস নামে জায়গায় গিয়ে দেখবেন ঘুড়ি উটের পিঠে যাচ্ছে, তার সঙ্গে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করে নিয়ে এসো। আলী ছুটলেন কিছু সাহাবীকে নিয়ে, ঠিক রওলাতুল খাস নামে জায়গাতে গিয়ে ঘুড়িকে দেখতে পেলেন, সেখানে ঘুড়িকে বলে ঘুড়ি নেমে নাই থেকে কি হল, তোর সঙ্গে একটা চিঠি আছে চিঠিটাতে, আমাকে যে খবর দিয়েছেন আমাদেরকে যে খবর দিয়েছেন তিনি অবাস্তব বলতে পারেন না, অসত্য বলতে পারেন না, চিঠি বের কর না হয় দরকার হলে তোর গোপনাঙ্গ পর্যন্ত খুলে দেখব। তারপরে চুলের যে কমান্ডার চিঠি থেকে নিজের থেকে চিঠিটা বের করে দিচ্ছে, ওরা দরকার নেই। এই যে খবরটা আল্লাহ তুমি জানেন কি করে, আমরা জানি তারা সহি আকিদার মানুষ, তারা জানি যে আজ নিশ্চয়ই আকাশবাণী হয়েছে, আজ ধরনের আকাশবাণী হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর জানতেন, তাই না? কিভাবে জানতেন? জানানো হতো বলে জানতেন, বহু গায়েবের খবর বলেছেন, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ গায়েবের খবর জানতেন না। যদি তিনি গায়েবের খবর জানতেন তাহলে কি তাকে কোন অমঙ্গল স্পর্শ করত না? আল্লাহ আল্লাহ বলেছেন না মোহাম্মদ রাসূলুল্লাহ আলম দেয় কি বলে লকুন তো আলম তুমি খাইনি অমাম আসতেন নিয়ে আসছো, আমি অনেক প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোন অকল্যাণ অমঙ্গল আমাকে স্পর্শ করত না। মা আয়েশার চরিত্রে যখন কলম ফলাল তখন কি হল দেখুন, জাইনাবের কাছে যখন মধু খেতেন তখন কি হল দেখুন, তোমার জন্য যে হাল করা হয়েছে তা হাল করছো কেন, স্ত্রীদের মনকে সন্তুষ্ট করার জন্য এসব ঘটনা আপনার বউ শুনেছেন। আল্লাহ নবী গায়েবের খবর জানতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না বললে পরে আসলে মানুষ আছে তারা ফেতনা সৃষ্টি করে, তাও ফেতনা সৃষ্টি করে। এতে মনে করে কি আল্লাহ নবীকে তার মর্যাদা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, কিন্তু না, নবুয়তের দাবি এটা নয় যে নবী গায়েব জানলেন। সুতরাং মধ্যম পন্থা হল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না কিন্তু গায়েবের খবর জানতেন, যেহেতু তাকে গায়েব জানানো হল। একটা মশলা আল্লাহ নবীর মুখ থেকে সৃষ্টি না আমাদের মতো মানুষ, এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ নবীকে মুখ থেকে সৃষ্টি এই সেই করে নানা চিন্তা সৃষ্টি করে, অতিরঞ্জন করে বারবারি করে আল্লাহ নবীকে মানুষ থেকে বের করে দেয়। অথচ আমরা জানি মুখ থেকে সৃষ্টি কারা, ফেরেশতা, তাই না? ওরা আবার কোরআনের আয়াতে দলিল দিয়ে বলে, দলিল কি বলে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবীনা। হ্যাঁ, কোরআনে দলিল রয়েছে, কোরআনে আল্লাহ বলছেন তোমাদের জন্য হ্যাঁ সুন্দর দলিল এসেছে, আর সেই সঙ্গে তোমাদের প্রকাশ্য নূর আমি অবতীর্ণ করেছি, এই নূরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে দলিল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহু ওয়া আল্লাহ প্রথম সৃষ্টি করেন তার হচ্ছে আমার নূর। অথচ আমরা যারা সহি হাদিস জানি তারা কি বলে, ওল মা কালাম আল্লাহ হল কলম, যা হাদিসে আছে নূর আর সহি হাদিসে আছে কলম, কোনটা মানবেন আপনি? যেহেতু তারা নূর নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ নবী মুন্দের তৈরি আল্লাহ নবী মুন্দি, কিন্তু আমরা বলি যে তাই হয়, ওখানে নূর বলতে কি কোরআন, আল্লাহ তারা রমজান না বলেছেন, আর রমজান না নূর মানে কি অবতীর্ণ করা, নূর অবতীর্ণ, নূর মানে কোরআন, ওরা বলে না ওটা হচ্ছে কোরআন হচ্ছে আগে, বুরহান মানে কোরআন, আর আফ ইয়াতাদিল মুগায়া, আফ যখন এসেছে সংযোজন যখন কনজাংশন এসেছে তারপরে প্রথমটা আলাদা পরেরটা আলাদা, বুরহান আলাদা নূর আলাদা, বুরহান হচ্ছে কোরআন, নূর হচ্ছে নবী। আমরা বলব চল উম্মায়ে দেখো আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إثرهم والأغلال التي كانت عليهم الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه. ها إذا كتبوا مبارئين الذين عزروه ونصروه واتبعوا النور الذي انزل معه. اذا نزل جيتا جيتا تعليم قربي جيتا شاب شاب انت قربي ابن سي نوري سي نوري ومشاب قربي سي نور تا سنجي او تن نقار نيسي اذا نبي نبي كما الله بنا نقوان جوا لنا نور حجي قرآن خطا اما نوست باتشي যে নূর হচ্ছে কোরআন, তোমরা ইমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, এবং যে নূর তোমাদের উপরে অবতীর্ণ হয়েছে তারা রাসূল আর নূর একই, রাসূল আর নূর এক নয়, কিন্তু সমস্যা হচ্ছে বোঝাবে কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো মাটির মানুষ ছিলেন এটাও বোঝানো যায় না ওদেরকে। অথচ আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু মুশকিল হল কি যে আমরা তার মতো মানুষ নয়, আমরা তার মতো মানুষ নয়। বহু বিষয়ে বহু ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু উঠেছিলেন, কিন্তু তারা বাড়াবাড়ি করে। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নামাজের সামনে যেমন দেখতেন, পিছনে যেমন দেখতেন, দলিল দিয়ে বলার সময় নেই কারণ সময় সম্পূর্ণ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন ঘাম বের হতো সেই ঘামের সুগন্ধ ছিল না সুগন্ধ ছিল, আপনি তো বিচার করছেন, সুতরাং আমরা করি বলে না তোমরা এই ব্যাপারে আমার মতো নও, কারণ ইন্নামা আবিতু ইন্নামা আবিতু ওয়া রাইয়াসতিনি রাব্বি ওয়া ইয়াতিনি রাব্বি ওয়া ইয়াসতিনি, আমি রাত্রি অতিবাহিত করি আর আমার রব আমাকে খাওয়ান পান করান, কিন্তু তোমাদেরকে আমার রব খাওয়াবেন না পান করাবেন না, তোমরা দুর্বল হয়ে পড়বে, এ ব্যাপারে আমি তোমাদের মতো নয়। এভাবে আরো দলিল আছে যাতে করে বোঝা যায় যে তিনি আমাদের মতো মানুষ, আমাদের মতো রক্ত চামড়ার মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই। তার উপরে ওই অবতীর্ণ হচ্ছে এবং আরো বহু বৈশিষ্ট্য আছে। এই নিয়ে কিন্তু অনেকে বাড়াবাড়ি করে, অনেকে বাড়াবাড়ি করে তার পেশাব পায়খানাকে পবিত্র বলে, অনেকে বাড়াবাড়ি করে তার দেহের ওজন ছিল না বলে এবং তার দেহের কোন ছায়া ছিল না বলে, কেননা তিনি ছিলেন নূরের তৈরি, এই জন্য বলে কোন লাইফের ছায়া নেই, অত বাড়াবাড়ি ছায়া থাকতে পারে না, সব আল্লাহ যে বাড়াবাড়ি করে। অনেকে বলে তিনি রব, তিনি হচ্ছেন রব, যেমন একটা আগে বললাম যে আরো শুনতে পথ ভুলে যান, এরও নবী মদিনায় রব, তিনি হচ্ছেন বিনা আইনের আরব, বিনা আইনের আরব মানে আর আরব থেকে আইন বাদ দিলে কি হয় রব, কেউ কেউ বলে আকাল না নিরাকার নেই রব্বানা, আহমদ আহাদ হলে পড়ে যায় না, না আহমদকে আহাদ করলে কি করে মিমের ওই লুচি করে আহমদের মিমের পর্দা তুলে দেয় যে মন্ত্রের কি সেটা বিরাজ করে পাঁচ নিরঞ্জন, আহমদের মিমের পর্দা বাদ দিলে কি হয় আহাদ, কুল হু আল্লাহ আহাদ, তার মানে ওরা বাড়াবাড়ি করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহাদের পর্যায়ে এবং আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়। আপনারা জানেন এই পৃথিবীর মুখে সব থেকে প্রথম শিরিক কোন নবীর আমলে সৃষ্টি হয়, কোন নবীর আমল তৈরি হয়েছে, কোন নবীর আমলে শুরু হয় নূহ আলাইহিস সালামের যুগে, কারণ কি ছিল বাড়াবাড়ি, কাকে নিয়ে বাড়াবাড়ি, কিছু সৎ লোককে নিয়ে নেক লোককে নিয়ে বাড়াবাড়ি, যেমন আমাদের দেশে বহু লোক আছে বহু পীর বহু আউলিয়া বহু ফকিরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শিরিক করে থাকে, যদিও তারা মনে করে এটা শিরিক নয়, এটা মনে করে যে এটা মূর্তি পূজা নয়, যে মূর্তি পূজা বাঙালি দেখতে পাওয়া এসেছে আমাদের পিছনে সেই আয়াতগুলো তোমরা ঠিক করছো লাগাচ্ছ, এ সেই অর্থ নয়, আমরা মূর্তি পূজা করি না। আমরা বলি মূর্তি পূজকরা মূর্তি পূজা করে, সেই মরা মানুষের মূর্তি বানিয়ে মাটির উপরে খাড়া করে মূর্তি পূজা করে, আর তোমরা মূর্তি না বানিয়ে সেই মরা মানুষটাকে মাটির ভিতরে রেখে নিচে রেখে মূর্তি পূজা করো। ওরা করে দুর্গা পূজা, তোমরা করো দুর্গা পূজা, পার্থক্যটা কোথায়? বরং মক্কার যে প্রেসরা ছিল, যে কাফেররা ছিল, যে মুশরিকরা ছিল, তাদের থেকে বর্তমান মুশরিকরা বেশি কঠিন। কেন? কারণ মক্কার মুশরিকরা জানত যে আল্লাহ আছেন এবং আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের খালিক এবং আমাদের মালিক, এবং বড় বড় বিপদে তারা কাকে আহ্বান করত? আল্লাহকে আহ্বান করত। কিন্তু আমাদের যুগের বর্তমানের মুশরিকরা তারা মনে করে যে আমাদের এইসব, হ্যাঁ আমাদের এই মাহবুবগুলো আল্লাহর সঙ্গে রবে রুবিয়াতেও শরীক আছে, এবং বড় বড় বিপদে ছোটখাটো বিপদে সব সময় কাদেরকে ডাকে? এই বাবাকে ডাকে আর এই হুজুরকে ডাকে। ফলে বর্তমান যুগের মুশরিকরা বেশি কঠিন, এটা আমরা অবশ্যই জানি। আপনারা তাদের আরো উদাহরণ দিই, আপনাদেরকে বাড়াবাড়ি করার যে উদাহরণ, অনেক মানুষ যখন ব্যবহার করে দুনিয়ার কোন ব্যবহার কিংবা দিনের কোন ব্যবহার কোন কাজ যখন করে তখন বাড়াবাড়ি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, দেখলেন এক সাহাবি রোদে দাঁড়িয়ে আছে, বললেন কি ব্যাপার, কে দাঁড়িয়ে আছে? বলে আবু ইসরাইল। কি জন্য দাঁড়িয়ে আছে? বলে নজর নিয়েছে যে রোজা রাখবে আর দাঁড়িয়ে থাকবে সারাদিন বসবে না আর ছায়া কখন করবে, রোজা দাঁড়িয়ে থাকবে। অনেক মানুষ মনে করে কি যত কষ্ট তত সব, কথাটা কিন্তু ঠিক, কিন্তু তার মানে এই নয় যে নিজের তরফ থেকে আমরা কষ্ট তৈরি করে নেব, তাই না? এক মসজিদে নামাজ পড়তে গেলাম, তো সেখানে পাতা রাখা আছে, এক যুবক এইভাবে পাতা ঘোরা ঘোরা করে এক মুখ বেশি উঠাই পাতা নাম ধরতে সেই কষ্ট সব হবে, বুঝতে পেরেছেন? এখন মসজিদে গেলেন কারেন্ট চলে গেছে, এসি চলে না, সেখানে আপনার খুব গরম লাগবে, এই যে গরমে আপনি কষ্ট করে নামাজ পড়ছেন এটা সব বেশি আমরা বলতে পারি, কিন্তু এসি আছে এসি গুলোকে বন্ধ করে দিয়ে আপনি খুব গরম লাগবে নামাজ পড়বেন ছটফট করবেন সব বেশি পাবো, এদিকে পাবেন কি সব বেশি? এগুলো হচ্ছে বাড়াবাড়ি অতিরঞ্জন, নিজে কষ্ট সৃষ্টি করে অনেকে মনে করে কি যে আমরা কি পাবো সব বেশি পাবো। এবার এক লোক নজর দিয়েছে যে কালা শুধু যাবো হেঁটে হেঁটে হজ করবো হেঁটে হেঁটে, পুরো মানুষ কষ্ট করে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার এই লোক কেন কষ্ট করছে, এর কাবাই হাসে ফাইনাল্লাহ গালি আন কাবাই দাদাই হাসে, তুমি পুরো মানুষ চাও হওয়া হোক আল্লাহ তালা তোমার এই নজর থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তালা এরকম কষ্ট দিতে চান না। সুতরাং এভাবে বহু উদাহরণ আছে যার থেকে বোঝা যায় যে কোন ব্যাপারে ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা যায় না। আমরা বহু জায়গায় শুনি যে অমুক অমুক মানে হুজুর ছিলেন বা অমুক অলি ছিলেন যিনি 40 বছর এক উজুতে এসার ভজন নামাজ করেছেন, কিংবা এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করেছেন, কিংবা আরো কি অনেক রকম বাড়াবাড়ির কথা শুনে থাকি, এগুলো সবই হচ্ছে অতিরঞ্জন। আর অতিরঞ্জন করার ফলে যখন আপনি ইবাদতকে অতিরঞ্জন করবেন জেনে রাখবেন যে আপনার অনেকের অধিকার আপনি নষ্ট করবেন। আব্দুল্লাহ বিন আমির বিন আস তিনি এক সাহাবী ছিলেন, তিনি এরকম অতিরঞ্জন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি সব রোজা এভাবে রেখো না, যদি একান্ত রোজা রাখতে চাও দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, সারাদিন নামাজ পড়বে তাও হবে না, কারণ তুমি জেনে রাখো ফালাতা কাল ফাইনা লিআইনিকা হাদ্দা ওয়ালিনাফসিকা হাদ্দা ওয়ালিআহলিকা হাদ্দা, তোমার চোখের অধিকার আছে আর তোমার দেহের অধিকার আছে, তোমার স্ত্রী সন্তানের অধিকার আছে, অতএব প্রত্যেক অধিকারের অধিকার আদায় করো। এটাই হচ্ছে এই কথা বলেছিলেন আবু দারদার জন্য সালমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। সুতরাং এইভাবে আমরা জানি যে অধিকারের অধিকার নষ্ট হয় বেশি যদি ইবাদতে বাড়াবাড়ি করি, আর ইবাদতে বাড়াবাড়ি করলে বিরাট হয় আর সেই অতিমানের ফলে ক্ষতি হয়। একাধিক কয়েক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন? তোমার আয়েশা বললেন তিনি রাত্রে কখনো ঘুমান, কখনো নামাজ পড়েন, কোনদিন রোজা রাখেন, কোনদিন ছাড়েন, সবদিন একরকম করেন না। তো সাহাবারা ভাবলেন কি যে আল্লাহ রসুল এরকম করেন, তো উনি তো বিশাল বান্দা, তার আগে তার গোনার পিছনে কোনো গোনা নেই, আমরা গোনাহগার বান্দা। একজন বলল আল্লাহর কসম আমি রোজা রাখতেই থাকবো, আমি ইফতারই করব না। আর একজন বলল আল্লাহর কসম আমি সারা রাত নামাজ পড়তেই থাকবো, আমি শুনে বিছানায় যাবো না। একজন বলল আমি স্ত্রীর কাছেই যাবো না বা বিবাহই করবো না। আর একজন বলল আমি মাংসই খাবো না। তারপরে ইচ্ছা করে মাংস খাবো না, তাহলে কি হবে? কষ্ট হবে, আর তাতে আমার সব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলে মা আয়েশা বললেন যে যেরকম কিছু কিছু লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি আপনার কথা বললে তারা এই কথা বললো, আপনার ইবাদতকে অল্প মনে করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাবা আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আরে লোকটা কি হয়ে গেল যে তারা এই কথা বলে? ওয়াল্লাহি লা ইন্নী আখতাকুম বিল্লাহি মিনকুম, আমি তোমাদের সবথেকে বেশি আল্লাহকে বেশি ভয় করি, তাই না? তোমাদের সবার চেয়ে বেশি যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে আমি আল্লাহর ব্যাপারে বেশি জানি, কিন্তু আমি নামাজ পড়ি এবং ঘুমাই, আমি স্ত্রীর কাছে যাই, আমি রোজা রাখি এবং ইফতার করি, আমি মাংস খাই, তাই না? ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাত থেকে কেউ সরে যাবে সে আমার দলভুক্ত নয়। আজকে এই প্রসঙ্গ নিয়ে যে বাড়াবাড়ি এবং গোড়ামি প্রতিবন্ধন করার ফলে যে কঠিন অবস্থা হচ্ছে, যে মুশরিক সৃষ্টি হয়েছে, যেমন আজকে রাজনৈতিক পর্যায়ে আমাদের বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার একমাত্র কারণ হল বাড়াবাড়ি। যারা দাওয়াতের কাজ করছে তারা মনে করছে দাওয়াতই হল ইসলাম, যারা রাজনীতির কাজ করছে তারা মনে করে রাজনীতি হল ইসলাম, যারা জেহাদের কাজ করছে তারা মনে করে জেহাদই হল ইসলাম। জেহাদ কি বাড়াবাড়ি? যারা জেহাদ করে তারা মুসলমান না, ওরা বলছে যারা দাওয়াতের ঘরকে যে বেহারে তারা মুসলমান না, এরা বলছে যারা রাজনীতি করে না তারা মুসলমান না। একে অপরের সাথে একে অপরের প্রতি কাগজ বাসুলি করছে জেনে রাখবেন যে এদের মধ্যে কিছু লোক আছে যারা বাড়াবাড়ি করে। এই বাড়াবাড়ি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিছু লোক আছে যে বাড়াবাড়ি এমন করে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক মসজিদে নামাজ পড়তে গেছে একটা লোক, সামনে পাশাপাশি একটা লোক এসেছে যে লোক মনে করে পায়ে পা লাগিয়ে নামাজ পড়া সুন্নত, আর পাশের লোকটা মনে করে পায়ে পা লাগিয়ে নামাজ পড়া সুন্নত নয়। এবার যে সুন্নত মনে করলো সে পাটাকে লাগিয়ে দিল, যে পাটা লাগিয়ে দিল তেমনি পাশের লোকটা যে মনে করে সুন্নত নয় ব্যাপুই সে পাটা সরিয়ে নিল, এ আবার লাগিয়ে দিল, ও আবার সরিয়ে নিল। যখন তৃতীয়বার আবার লাগিয়ে যখন পাটা সরিয়ে নিয়েছে তখন ও পাটাকে টেনে নিয়েছে এর পায়ে লাগিয়ে দিল। এরা নামাজ পড়লো না মারামারি করল? গোড়াকে গোড়াকে মারামারি কে করল? কে? সেই গোড়া। আর যে পা পড়াতে পারে নাই দুজনেই গোড়া, যে পা লাগালো দুবার তিনবার করে সেও গোড়া, আর যে দুবার তিনবার করে পা সরালো সেও গোড়া। আপনার রুমে একটা লোক আছে যে সিগারেট খায়, তাই না? আপনি তাকে বলতে ভাই সিগারেট খাস না, একবার বললেন দুবার বললেন তিনবার তো মানলোই না। হ্যাঁ, এ বলছিস তুই ভাই গোড়া তো বারবার আমাকে সিগারেট ছাড়তে বলছিস গোড়া থেকে। দুজনেই গোড়া, দুজনেই গোড়া, কিন্তু না একজনের দুজনের মধ্যে একটা হকপন্থী আছে। হকপন্থীটা কে? যেমন সিগারেট ছাড়ে না সিগারেট খাওয়া হারাম, আর আমি ছাড়ছি না ছাড়লে তোর বিপদ হয়েছে। সুতরাং গোড়াকে সেটা নির্ণয় করবে কে? কে নির্ণয় করবে গোড়া? একজন বলছে পর্দা করতে হয় শুধু মুখটা বের করে রেখে এইভাবে কাপড়টা নিলেই পর্দা হয়ে যায়, এটাকে পর্দা বলছে। একজন বলছে না একদম মুখ ঢাকা ঢেকে রাখতে হবে, এ তখন বলছে না ওটা ঘোড়া বিপদ করা লাগে। আর একজন বলছে না ঘর থেকে বের হওয়া যাবে না, আর যদি বের হও তো বাসের ট্রেনে চলা যাবে না, তার মতো তার গায়ে ডালা দেওয়া পড়তে হয়নি। কোনটা মধ্যম পর্দা এবং কোনটা গোড়ামি, এ ওকে গোড়া বলছে ওকে গোড়া বলছে। শরীয়ত যেটা বলবে সেটা হচ্ছে মধ্যম পন্থা, আপনি নিজের মনে যেটাকে চয়েস করবেন সেটাই কিন্তু মধ্যম পন্থা না। সুতরাং শরীয়ত যখনই আসবে কোরআন সুন্নাহ সঠিক সিদ্ধান্ত যেটা আপনাকে দেবে সেটাই হবে আপনার সঠিক এবং বাকিটা হয়ে যাবে গোলামি। আপনি জানেন এভাবে নির্বাচন করা বড় মুশকিল আছে। চায়ের মধ্যে সেই এক কাপ চা চার পাঁচজন লোকে খাচ্ছে, কেউ এখন বৃষ্টি হয়ে গেছে, কেউ কেন না বৃষ্টি হয়নি তো, কেউ না ঠিকই আছে, সবাই কেন বলে কেন বলে না, কারণ যার যেমন অভ্যেস সে নিজের অভ্যেস অনুযায়ী মনে করবে তাদের কড়া মিষ্টি অথবা হালকা মিষ্টি অথবা ঠিক মিষ্টি। সুতরাং একথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা কিছু বাড়াবাড়ি কিছু মশলা মশলা নিয়ে বাড়াবাড়ি করে এবং এটা বা বিশ্বাসে আকিদায় বাড়াবাড়ি থাকার ফলে কার্যক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে, দাবাতি ক্ষেত্রে বাড়াবাড়ি করে, রাজনীতির ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং জেহাদি ক্ষেত্রে বাড়াবাড়ি করে, তার ফলে সৃষ্টি হয়েছে নানা বেদনা এবং নানা কঠিন অবস্থা যেখানে আপনার মুখে লাঠি হয়, সেখানে দলিলের কাজ, সেখানে দলিলের কাজ না নিয়ে লাঠির কাজ লাঠি ব্যবহার করে কথায় কথায় শুট করে দাও, কথায় কথায় মা মা দাও, কথায় কথায় মা লাগিয়ে দাও। এইভাবে মানুষ এক জায়গায় নামাজ পড়লাম, এক মসজিদে ইমামতি করে নামাজ পড়লাম, তো প্রথম রাখাতে এমন একটা শোনা করেছি যেটা পরে পড়ার কথা, যেমন ধরুন আপনি আগে করলেন কেন? আমি ভাই নামাজ হয়ে গেছে, আপনি ইমাম সাহেব জিজ্ঞেস করুন, ইমাম সাহেব আমাকে সম্মান রাখতে বাড়িয়ে দিয়েছিল, আমাদের মনে হয় নয় সম্মান রাখতে বাড়িয়ে দিলেন, নামাজ পড়লাম বাই চান্স ভুল করেই হয়ে গেছে। আমার সাথে আমার সপক্ষে এক যুবক ওই সব যুবকের সঙ্গে লড়াই মানে মন্ত্রীর কারণে লেগে গেল যুদ্ধ, তারপর সে মহামুখী হয়ে বলছে ঘুষে লাগিয়ে বলতে হবে, খবর পাওয়া বলাটা জরুরি না, কোন জায়গায় জোরে আমি পুলে দাঁড়ায় গেছে কি হয়েছে, আরে আমাদের এলাকায় এক জায়গাতে জোরে আমি পুলছে মসজিদ পর্যন্ত ধোয়া দিয়েছে, কেন মসজিদ তা পার হয়ে গেছে, এই সর্বনাশ মসজিদ না পাবো কেন, জোরে আমি বলেছে তখন এক বুধুর গিয়ে তর্ক করে বলছেন যে জোরে আমি বললে মসজিদ পুজো আমি কেন মসজিদ না পাক হয়ে যায়। আচ্ছা ভাই আপনারা বলুন তো যদি কেউ তার হাওয়া খারিজ হয়, হাওয়া যদি খারিজ হয় তো উঁচু ভেবে যায় না, উঁচু করতে হয় তো জোরে জোরে হাওয়া খারিজ হলে শব্দ করে যদি হাওয়া খারিজ করা হয় তাহলে উঁচু ভাঙবে না, চুপি চুপে পুশ করে যদি হাওয়া খারিজ করে দেওয়া হয় তাতে উঁচু ভাঙবে, দুটোতে উঁচু ভাঙবে, তাহলে তোমরা তখন আস্তে আস্তে আমি বলো তাতে মসজিদ অপবিত্র হবে, তাতে মসজিদ দিতে হবে, হিন্দু মারামারি যেখানে সেখানে মারামারি, আমি বলানি মারামারি, রফাজান করানি মারামারি, তারপরে খোলবা শুরু হয়ে গেলে দাঁড়া করতে শুরু করলো, পাঞ্জাবি ধরে দাঁড়ানি, লাল বাতি জানিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ে মারামারি এবং তাদের সমস্যা হয় কি, দেখতে অনেক জায়গাতে মারামারি করে দেওয়া, তাদের কাছে মারামারি করতে গিয়ে মনে করুন কোনো জায়গাতে গান বাজনা হচ্ছে, সব কাজে তাদের বন্ধ কাজে বাধা দেওয়ার একটা শর্ত হল যে এমন ভাবে আপনি বাধা দেবেন যাতে করে যে বন্ধ কাজ আপনি দূর করছেন তার থেকে যেন বড় বন্ধ সৃষ্টি না হয়, তাই না? এখন গান বাজনা হচ্ছে, আপনি গান বাজনা বন্ধ করতে গিয়ে বোম ফাটিয়ে দিলেন, সেখানে পাঁচ ছটা লোক মারা গেল, আপনার কাজটা কেমন হল? গান বাজনা বেশি বড় না মানুষ খুন করা বেশি বড়? হ্যাঁ বাড়াবাড়ি হলো, তাই না? একটা একজন একজনের বোন বিবাহ হয়নি কলেজে পড়ে, সে এক ছেলের সঙ্গে বেরিয়ে গেছে, এর ভাই এখন ধরে নিয়েছে তাকে কিছু শেষ করে, অন্যায় করেছে, তার শাস্তিটা কি ইসলামিক দৃষ্টিতে বড় শাস্তি হয়েছে, একশো চাবুক খাবে, তাই না? কিন্তু তাকে একবার শেষ করে দিলে, এগুলো কি এগুলো বলা হয়নি, কিসের ফলে হয় জানেন, এগুলো আবেগের ফলে হয়, আবেগের ফলে হয়, যখন মানুষের মুখে বেশি আবেগ থাকে তখন এই আবেগটা উৎসুত করে এবং তারপরে সে বাড়াবাড়ি করতে বাধ্য হয়ে যায়। এখন যদি কেউ নবীকে গালি দেয়, আপনাদের কেউ আছেন যে নবীকে গালি দিয়ে হাসবে, রক্ত গরম হবে না? হবে না, কিন্তু রক্ত গরম কতটুকু হবে রক্ত গরম যে আপনি করবেন তার মধ্যে কোন সীমাবদ্ধতা আছে নাকি অসীম হয়ে তাকে তলোয়ার জানিয়ে দেবেন, শুরু করে দেবেন? যদি কেউ নবীকে গালি দেয়, দিনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাহলে তার প্রতিবাদে আপনি ততটুকু প্রতিবাদ করবেন যতটুকু আপনার নিয়ম অনুমতি আছে। এ নয় যে আপনি বেশি বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে আপনি তাকে শেষ করে দেবেন, এটা আপনার জন্য অনুমতি নেই। এর জন্য অনুমতি কার আছে? সরকার আছে। সরকার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি করতে পারেন। হয়তো তোমার কাছে একটা অবার আরো যখনই কিছু এরকম সিলিন্ডার কথা হতো তখনই কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল হাদা মুনাফিক, ওই হাতের দিন আমি বাস্তার কথা বলছিলাম, যখন চিঠি যখন ফিরে এলো নবীর কাছে তখন দেখা গেল কি হাতের পিনামি বান্তা মক্কায় চিঠি লিখেছে, বললো কি হাতের পিনামি বান্তা সাহাবি যে বদর তৃতীয় অংশ গ্রহণ করেছিল তার এত বড় সাহস, সে মুনাফেক হয়ে গেছে যে আমাদের বিপক্ষে চিঠি লিখে মক্কায় জানিয়ে দিচ্ছে যে আমরা মক্কা জয় করতে যাচ্ছি, মুনাফেক হয়ে গেছে। রাসূলুল্লাহ, জানি হা আমি বহাদার কোন তাহাদের মুনাফেক, আমাকে অনুমতি দেন আমি কর্তা বলি যে মুনাফেক হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, না না না না না, খবরদার, মৃত্যুর সময়ে বলছি। আর এক সময়ে যখন তাহুতের যুদ্ধে মহাজের বঙ্গের মাঝে একটু গণ্ডগোল হল, ঝগড়া হতে হলে মহাজেরই মহাজেদেরকে ডাক দিল আর আনসারি আনসারদেরকে ডাক দিল, এরকমই হয় তাই না? এই মধ্যে হিন্দি আর বাংলাদেশ থাকে দুটো, এক হিন্দি আর এক বাংলাদেশের মধ্যে ঝগড়া হলে হিন্দি হিন্দিদেরকে ডাকবে আর বাংলাদেশি বাংলাদেশিদেরকে ডাকবে, এটাই নিয়ম। আর এটাই হচ্ছে তার সুগন্ধ পক্ষবাদিত্ব, এটা ইসলামে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, দাওয়াত জাহেলিয়া, জাহেলি যুগের দাওয়াত, জাহেলি যুগের আহ্বান, দাহা ফাইনাহা মুনতিরা, এই হচ্ছে নির্দিষ্ট পচা জিনিস ছেড়া হয়, তা হচ্ছে পড়া। তারপরে কথা পৌঁছে গেল মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে। আব্দুল্লাহ বিন উবাই কি বলল? হ্যাঁ, এরা সব মদিনায় এসে হ্যাঁ আমাদের খাবার খেয়ে আমাদের এ তো বলা হয়েছে যে দুধ দিয়ে গাল পোষা, তাই না? দুধ কলা দিয়ে সাপ পোষা হচ্ছে, এই লোকগুলো মক্কা থেকে মদিনায় এসে এটা বাড়াবাড়ি করছে। এবার যদি মদিনায় ফিরে যায় তো মদিনায় সম্মানী ব্যক্তিরা এই নির্দিষ্ট মানুষ আছে মদিনা থেকে বের করে দেবে। তার উদ্দেশ্য কি ছিল? মোহাম্মদ এবং তার মহাজের সাথীরা। ইয়া আল্লাহ, কত বড় সাহস! কোরআন অবতীর্ণ হয় যে যুগে এসে যুগেও কোরআনের বিরুদ্ধে কথা বলা এত বড় সাহস আমাদের যুগে দরকার। তোমার মুনাফিক আছে নেই? যে যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে সেই যুগে যদি মুনাফিক থাকে তাহলে আমাদের যুগে মুনাফিক থাকে তো সমাজে। খবর গেল, আকাশবাণী হয়ে গেল যে আব্দুল্লাহ কথা বলেছে। বরং আব্দুল্লাহ মোহাম্মদ এ কথা শুনে তার খবর দিলেন, খবর দেওয়ার আগে আকাশবাণী হয়ে গেছে। মদিনায় ফিরে গিয়ে যখন খুব মানে উপভাষা চলছে, লোকে তার বলা বলি করছে যে আব্দুল্লাহ এত বড় কথা বলেছে, একটু সন্ত্রাস হয়ে যাবে, একে তো হত্যা করা হবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরা সুন্দর আমাকে অনুমতি দেন আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। অনুমতি আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ, তিনি মুসলমান পুরুষের ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাপ এবং অপরাধ করেছে যে অপরাধের পরে তাকে হত্যা করা যাবে তাহলে আমাকে অনুমতি দেন আমি নিজের হাতে আমি আমার বাপের গর্দান উড়িয়ে দিই। আর এমন কাউকে অনুমতি দিলেন না যে আমার বাপের গর্দান উড়াবে আর আমার সামনে সে দুনিয়ার মুখে চলা ফেলা করবে, দেখতে পাবে অনুমতি তাকে আমাকে অনুমতি দেন। আমার উদ্দেশ্য কি ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিতেন, নিজে থেকে কারো গর্দান নিয়ে দিতেন না। হুজুর আপনি দুটো গল্প শোনালেন, আর একটা গল্প জানেন না? জিজের গল্প, ওই যে একজন ইহুদের একজন মুসলমান আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেলেন, বিচার নিয়ে গিয়ে তারপরে পছন্দ হল না, তারপরে আবু বাকরের কাছে কিংবা সরাসরি উমারের কাছে বিচার নিয়ে গেলেন, বললেন আমরা আল্লাহ রসুলের কাছে বিচার হলো, বিচারটাকে সমস্ত পছন্দ হয়নি, আমি তুমি কেটে ভালো করলেন। তোমরা আল্লাহ রসুলের কাছে গেছিলে? উমার বললেন, তোমরা আল্লাহ রসুলের কাছে গেছিলে? বলছি হ্যাঁ, আমরা ওখানে গেছিলাম, কিন্তু আপনি কি বিচারটা পুনর্বিবেচনা করুন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। হযরত উমর ভিতরে গেলেন বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে তলোয়ার নিয়ে চাদরের ভিতরে লুকিয়ে নিয়ে এসে যে বলবো তার গর্দান থেকে উড়িয়ে দিলেন। তো এখানে তো আল্লাহ রসুলের অনুমতি লাগেনি, নেননি, তাহলে চলবে চলবে না? তাহলে সরকার বিনা অনুমতিতে যদি আমি এমন কোন লোক দেখি যে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী, বিনা অনুমতিতে আমি গর্দান উড়াতে পারি। ঘটনা আছে কোথায়? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন্না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তো এই আয়াতে চলছে ইবনে কাসির আছে কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই ঘটনা সহি নয়, কারণ এটা হচ্ছে মুরসাল এবং যাইফ। সহি ঘটনা যেটা সেটা হচ্ছে হযরত উমর যখন আবেগের বসে যখন এখানে কোন ঘটনা ঘটে যেতে দেখবেন তখন কি করবেন, অনুমতি চাইবেন, তাই না? বলবেন হুজুর আপনি তো কয়েছেন, কিন্তু তার গোলাম চুরি করেছিল, ফলে চুরি করার ফলে তিনি তার হাত কেটেছিলেন, হযরত হাফসা মা হাফসা তার এক বান্দি জাদু করত, জাদু ধরা পড়লে পরে তাকে হত্যা করেছিলেন, ওলির অনুমতি নেননি, সরকারের অনুমতি নেননি। আরো আপনি শুনেছেন যে এক অন্ধ সাহাবি তার এক স্ত্রী ছিল, যে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করত, একদিন গালাগালি করলে পরে তিনি সহ্য করতে না পেরে তার পেটের উপরে চেপে খঞ্জক চালিয়ে দিলেন পেটের উপরে এবং সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবি যেটা করেছে খুন খুনের মধ্যে খুন হবে না, কারণ যা করেছে ঠিকই করেছে, খুনের দাবি বাকি। তাহলে বোঝা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়াই এই ধরনের খুন করা যায়, যে রাসূলকে গালি দেবে তাকে সরাসরি খুন করা যায়। কিন্তু আমাদের কথা আছে নিজে তিনটি ঘটনা বলা হল, এই ঘটনা তিনটিতে যে সরাসরি সরকারের অনুমতি না নিয়ে, শাসকের অনুমতি না নিয়ে, ক্ষমতাসীন শাসকের অনুমতি না নিয়ে খুন করা যায় এটা আমরা দলিল দিতে পারি না। তার কারণ হচ্ছে যে এই তিনটে ঘটনাই হল কিতো দাস দাসীর ব্যাপারের ঘটনা, কিতো দাস দাসীর ক্ষেত্রের ঘটনা। আর কিতো দাস দাসী হল এক শ্রেণীর মান, অর্থে প্রত্যেক ব্যক্তি তার মালের ব্যাপারে নিজের অধিকার রাখে, যে সে নিজে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, আর শরীয়তে এটা অনুমতি আছে কিতোদাস দাসীকে নিজের শাস্তি দিতে পারে, শাসন প্রশাসনের কাছে কাছে সে অনুমতি নেওয়ার দরকার হবে না। সুতরাং এই যে অন্ধ সাহাবি তার স্ত্রীকে, সেই স্ত্রীকে আসলে স্ত্রী না, অম্মুল ওয়ালাদ ইহুদি মেয়ে, ইহুদি কিতোদাসী, সেই কিতোদাসী যখন গালাগালি করেছিল তার ঘরে তাকে মেরেছিল, আর নিজের স্ত্রী তা হতে পারে না, তাই না? নিজের স্ত্রী যদি দেখেন যে আপনার স্ত্রীর কাছে একজন পুরুষ শুয়ে আছে, আপনার স্ত্রীকে খুন করতে পারবেন? পারবেন? এলা যদি কমাইয়া যখন তার স্ত্রীকে বললেন, স্ত্রীর ব্যাপারে বললেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার স্ত্রী এই ব্যাপার, রাসূলুল্লাহ আল বাই না হাও হাত দু নাগা জাহারে দলিল নিয়ে এসো, আর না হয় তোমার পিঠে চাপুক লাগবে, পিঠে চাপুক অপবাদ দেওয়ার চাপুক। বলিয়া রাসূলুল্লাহ আমাদের কেউ তার স্ত্রীর পাশে এক পুরুষকে শুনে দেখবে, তারপরে সে তাকে সোজা না করে চারজন সাক্ষী আনতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল বাই না হাও হাত দু নাগা জাহারে দলিল নিয়ে এসো, না আজ তোমার পিঠে চাপুক লাগবে। সুতরাং আপনি দেখবেন দেখে আপনি চালিয়ে যাবেন তা না। এখানে আমি বড় উদ্দেশ্য হল বড় সংক্ষেপের সাথে যে আরো এভাবে ঘটনা আছে, এই ঘটনা বলার সময় আমার নেই, কিন্তু সময় শেষ হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হবে শুনতে। সেটা হলো যখন এই সেই কোনো ঘটনা হবে, আবেগ নয় কোনো ঘটনা হবে, সেই আবেগ সেই ফুটন্ত রক্তকে খবরদার, তার একটা কোনো সীমা আছে। আপনার গাড়ি 500 স্পিডের গাড়ি হোক, গাড়ি চালান আরামসে, কিন্তু সেই গাড়ির ব্রেক ব্রেক থাকা দরকার, যদি ব্রেক না থাকে তো অ্যাক্সিডেন্ট অনিবার্য। কিভাবে ব্রেক দেবেন? যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওমর বলছেন যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন আমি তার বর্তমান নিয়ে দেবো, আল্লাহ রসুল ইন্তেকাল করতে পারেন না, তাই না? আবেগে দেখছেন বর্তমান নিয়ে দেবো, যদি বলো যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন দুটো আয়াত বলেছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন আফা ইন মাতা ও কুতিলা ইনসারাবতুম আলা আযাবিকুম। ওমর বলছে না এই আয়াত আমি পড়েছি কিন্তু কোন একজন আয়াত প্রথম অবতীর্ণ হলো, হযরত ওমর শান্ত ক্ষান্ত হয়ে গেলেন, ঠিক সেরকম যেরকম ফণা তোলা সাপের মাথায় জমি দিয়ে পড়ে শান্ত হয়ে যায়। এই হলো আবেগ। আর আবেগ কিভাবে কন্ট্রোল করবেন? আবেগের লাগাম, আবেগের লাগাম হলো কি? কোরআন ও সুন্নাহ। সুতরাং দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আকীদা অনেক দায়ী, আমাদের আকীদা অনেক দায়ী। এখন যদি একটা পরীক্ষা নেওয়া হয়, যদি বলা হয় এক সৌদি এক আমির নিয়ে এসে তাকে মারধর মারধর করে, মারধরায় লেখে তাকে কেঁদে দেয় না, তাকে কষ্ট দেয়, তাকে এই করে সেই করে, যদি বলা হয় সৌদি কাফের না কাফের না, অনেকে চোখ বন্ধ করে, হ্যাঁ ও কাফের মুসলমান না, বলবে না। কিন্তু এ কথা খেয়াল করবে না যে যদি কেউ যদি কোন নেতা তার দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা না করে তার ফলে সে আমার চুল কাপের হবে, সরাসরি কাপের হবে না হবে না দেখতে হবে এমনি বলতে হবে না চুল কাপে না শুধু দেখলাম একজন লিখেছে বলে দিয়ে বলে আল্লাহ আল্লাহ বলে যে কি করা হবে না সে কাপে হাই আল্লাহ তালা কোরআনে বলছেন অনত্রিশ বার আপনি তোমার রবের নামে আল্লাহর নামে পছন্দ করো জিকির করো আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ সংসার একজন বলছে না আল্লাহ আল্লাহ বলে জিকির করলে বলে এই জিকির বিদাত বলছে যে বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করে বিদাত সে কাবে আমি তুল কাবে কাবে বলে এত সহজ ফেসবুকের মুক্তি না সব সময় এক অন্যকে কাবে নিয়ে যাচ্ছে আল্লাহ সুতরাং এই চোখ বন্ধ করে এখন আমি আল্লাহ শব্দের কথা যখন বললাম না বললে অনেক ভুল বুঝবেন আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে না যায় জানেন নেই বিদাত কেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলে জিকির করা বিদাত আল্লাহ তাআলা বলছেন রাতির মুসালা নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন হজ করো কিভাবে হজ করবো ইয়া রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত দিতে বলছেন কিভাবে যাকাত দিবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন জিকির করতে বলেছেন আল্লাহ তাআলা কিভাবে জিকির করবো যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ জীবনীতে এমন কোন দলিল আছে কি যে আল্লাহ রাসূল বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ শব্দের আগে অথবা আল্লাহ শব্দের পরে কিছু লাগিয়ে জিকির করেছেন কখনো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইত্যাদি ইত্যাদি সুতরাং সে যখন জিকির করতে হবে এখন বিদাত পাওয়ার ফলে সে বলছে যে বিদাত করা সে কাফির আর তুই দেখে না শোনে না বোঝে না যে হচ্ছে আবে হচ্ছে আপনি আল্লাহ থেকে যেমন এক খাই যে আবে যে বললেন যে আল্লাহ তাহলে জিকির করে থাকতে কিন্তু না তরিকা জানতে হবে তুমি বলছি যে কোনো আবেগের সময় কোরআন ও সুন্নাহ পদ্ধতি আমাদের মেনে নিতে হবে তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবো আল্লাহ আমাদের তৌফিক দেন দেন আমরা সেই তরিকা সেই পদ্ধতি নিয়ে চলতে পারি বুঝতে পারছেন প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল একটা ভিত্তিতে সেটা আমি তৌহিদ আর প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মৌলিক দুটো শর্তে এক হচ্ছে ইসলাম দ্বিতীয় হচ্ছে তালিকায়ে মুহাম্মদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা সেই মিলে ইবাদত করতে পারি আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعلمي كيفنا وفتنه كيفنا تكرمتك دون ركوب كيفنا تكرمتك ركبوا اللهم امين وصلى الله عليه